যায় একটুখানি তোমাকে দেখার আশায়, ভাবতে ভালো লাগে এই আমি আছি তোমারই ভালোবাসায়, তুমি আমারই থাকবে আমার পাশে, যেমনি নদী মেশে সাগরে কুয়াশা ভেজে ভাসে, ছিলে তুমি আমারই থাকবে আমার পাশে, যেমনি নদী মেশে সাগরে কুয়াশা ভেজে ভাসে।